warahmatullahi wabarakatuh. Waalaikumsalam. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سمعت علماء الكرام أمال بابا مويسي سمعت مربي الأعزام আমার অত্যন্ত স্নেহের আদরের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং কাছে এবং দূরের আমার সম্মানিত মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে আজকে সালাতুল ইশা পড়ের মালিতলা জামে মসজিদ কর্তৃক আয়োজিত মাসিক আলাকা প্রোগ্রামে উপস্থিত হওয়ার পরে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে কিছুদিনই কথাবার্তা বলার এবং শোনার যে মহান রব্বুল আলমিন আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন সেই রব্বুল আলমিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই জেনেছেন যে আজকের বিষয়বস্তু হল ইসলামী শরিয়াতের মানদণ্ডে চার খলিফা এবং চার ইমামের গুরুত্ব এবং মর্যাদা। বিষয়টি অনেক লম্বা আলোচনা, অনেক দীর্ঘ সময়ের ব্যাপার এবং এটার উপরে 10-12টা লেকচার খুববা দরকার। তো আমরা এত সময় তো দেওয়া যাবে না, অল্প সময়ের মধ্যে লম্বা কথা ছোট করতে হবে। ছোট কথা লম্বা করা সহজ, কিন্তু লম্বা কথা ছোট করা কঠিন। এই জন্য দেখবেন স্কুলে কলেজে পরীক্ষায় আসে যে এই কবিতার সারাংশ লেখ, এই প্রবন্ধটির সার সংক্ষেপ লেখ। এই সার সংক্ষেপ লেখা প্রবন্ধ একটা প্রবন্ধ, অনেক বড় প্রবন্ধ, 10-20 পৃষ্ঠা, এটা সার সংক্ষেপ আধা পৃষ্ঠার মধ্যে লেখা। একটা কবিতা এটা সারাংশ 4-5 লাইনের মধ্যে লেখা, এটা কিন্তু অনেক কঠিন কাজ। এবং আমাদের ইউনিভার্সিটিতে আমাদের কয়েকজন শিক্ষক ছিলেন, বলতেন যে পরীক্ষায় যে যত কম লিখতে পারবে সে তত নাম্বার বেশি পাবে। আমরা জানি যে বেশি লিখলে নাম্বার বেশি। ইউনিভার্সিটিতে গিয়ে শিখলাম যে শিক্ষক শিখাইলেন যে যে যত কম লিখতে পারবে নাম্বার তত বেশি পাবে। এই জন্য আমরা কি করতাম, ওই শিক্ষক যিনি ওই কথা বলতেন ওনার সাবজেক্টে আমরা আলাদা অতিরিক্ত কোনো কাগজ লাগতো, ওই মূল যেটা দিত এটাও থেকে যেত, মানে বেশি কিছু লেখা লাগতো না। ওস্তাদের কথা হলো আমি যেটি চেয়েছি শুধু ওইটা লিখলেই হবে। যেমন একটা জিনিস কাকে বলে বলা হয়েছে, এটা ইচ্ছা করলে সংজ্ঞাবিষ্ট দেওয়া যায়, ইচ্ছা করলে একটাও দেওয়া যায়। আমরা আমাদের বাংলাদেশে মনে করা হয় যে সংজ্ঞাবিষ্টা দিলে মনে হয় এই স্টুডেন্ট খুব ভালো, অনেক কিছু শিখছে, অনেক কিছু বুঝছে। আসলে পৃষ্ঠা সংজ্ঞা মিলাইলে সংজ্ঞা কিন্তু একটাই, খালি ওই অমুক গ্রন্থকার বলছেন, অমুক খুলছেন, অমুক খুলছেন, এভাবে লিখে কাগজের বহর লেখার বহর বাড়ান, মূলত জিনিস একটাই। ওস্তাদের কথা ছিল যে পৃষ্ঠা পড়ে একটা বানে না সংজ্ঞা নিজের ভাষায়, কারো কোনো লেখকের বানান ছাড়া তুমি একটা সংজ্ঞা দিয়ে দিবে, প্লাস নাম্বার বেশি। তো আমরা আলোচনা দীর্ঘ, কিন্তু চেষ্টা করবো আমরা অল্প সময়ের মধ্যে মূল কথাটা বুঝার। আর প্রথম মূল কথা আরেকজনকে বুঝে বের আগে নিজে বুঝতে হয়, নিজে যদি অঙ্ক না বুঝেন আপনি জীবনেও আরেকজনকে অঙ্ক বুঝাইতে পারবেন। আমাদের একজন উস্তাদ বলছিলেন, ওস্তাদ মারা গেছেন, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুন, ওস্তাদের বড় ভাই রাজশাহী ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স এর প্রফেসর, ওনার ভাবিও ম্যাথমেটিক্স এর প্রফেসর। তো উনি বিসিএস পরীক্ষা দিলেন, উনি পড়ছেন মাদ্রাসায়, বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য ভাই এবং ভাবির কাছে অঙ্ক পড়েন, ইউনিভার্সিটির অঙ্কের প্রফেসর তারা দুজনে। এখন ওনারা কি বুঝান উনি বুঝান, ওনারা তো অঙ্ক বুঝানো থাকে, উনি কিছুই বুঝেন। তো পরে একদিন রাগ করে উনি চলে আসতো, বলছে যে আপনাদের কাছ থেকে আমার অঙ্ক শেখার দরকার নেই, আপনারা আমার থেকে একটা আরবি শিখেন, এই আরবিটা যদি আমি আপনাদেরকে বুঝাইতে না পারি তাহলে এটা আমার ব্যর্থ না। ঠিক একইভাবে আপনার কাছ থেকে অঙ্ক শিখবো আমি, ইউনিভার্সিটির টিচার হিসাবে অঙ্ক করলে আপনি হবে না, ওই আমি এইচএসসি লেভেলের ডিগ্রি লেভেলের স্টুডেন্ট, আমাকে ওই লেভেলে হয়ে আপনি শিখাইতে হবে। আপনি প্রথম মনে করতে হবে যে আমি একজন ইন্টারমিডিয়েট স্টুডেন্ট, আমি অঙ্ক বুঝি না, আমাকে বোঝানোর জন্য যা দরকার এই পদ্ধতিতে যদি স্টুডেন্ট পড়ান তাহলে স্টুডেন্ট তাড়াতাড়ি বুঝবে। এজন্য কোরআনে কারিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এলেম অনুযায়ী নাযিল করেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এলেম তো আমাদের এলেমের তুলনায় কোটি কোটি গুণ বেশি। ওই এলেমের আলোকে যদি কোরআন নাযিল হতো আমরা কোরআনে কারিমের একটা শব্দ বুঝতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমকে নাযিল করেছেন কার জন্য কথা বলেন আপনি, উদাল লিনাস মানুষের জন্য। তো মানুষকে আল্লাহ এলেম দিয়েছেন কতটুকু এলেম দিয়েছেন বলেন, কথা বলবো আমরা শুধু আজকে হলো এক কথা বলার ক্লাস, আপনিও কিছু কথা বলবো আপনারও কথা বলবো, কথার মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। তো এলেম কতটুকু দিয়েছেন আমাদেরকে, আল্লাহ কতটুকু একেবারে সামান্য। আচ্ছা আমাদেরকে বানাইছেন কিভাবে, শক্তিশালী করে না দুর্বল করে? কদিন আগে আমাদের দেশের একজন স্বনামধন্য বক্তা বড় ফিস সাহেব বটে, আবার হেলিকপ্টার ছাড়াও ভালো করেন না, এরকম একজন বক্তা বলতেছেন যে বুকের উপরে হাত পাতা আর নাবির নিচে হাত পাতা। তো উনি বলতেছেন যে বুকের উপরে হাত পাতা নাদিস তৈরি আর নাবির নিচে হাত পাতা আর নাদিস সহি। তো বলতেছেন যে আমরা পুরুষেরা হইলাম শক্তিশালী, নারী হল তৈরি, এই জন্য নারী তৈরি হাদিসের আলম করবে, পুরুষেরা সহি হাদিসের আলম করবে। আমি বলছি যে আল্লাহ বলছেন সমস্ত মানুষকে আল্লাহ তৈরি বানিয়েছেন, পৃথিবীতে দরকার যেহেতু সবাই তৈরি আমল হবে কিসের, এই সূত্রের উপরে বাংলাদেশ চলতেছে। ইসলাম আর সহিহাদিস হয়ে গেছে ফেতনা, সহিহাদিসের আমল করলে এটা ফেতনা ছড়াচ্ছে, ফেতনা সৃষ্টি করতেছে, আর দৈবাদিসের জালহাদিসের আমল করলে আপনাদেরকে বোঝানোর জন্য এই কথাগুলোকে লম্বা কথা ছোট করতে হবে, সংক্ষিপ্ত ভাবে একেবারে সংক্ষেপে সারাংশ ইসলামী শরীয়তের মানদণ্ডে, তাহলে শরীয়তের বাইরেও যাওয়া যাবে না, এখানে পয়েন্ট লাগাই দেওয়া হয়েছে যে আপনার যা কথা বলবেন শরীয়তের মানদণ্ডে, এই জন্য হাকিমতে যাওয়া যাবে না, মার পথে যাওয়া যাবে না, তারপরে দ্বিতীয় কথা হলো চার খলিফা, চার খলিফার গুরুত্ব এবং মর্যাদা। তিন নম্বর কথা হলো চার ইমামের গুরুত্ব এবং মর্যাদা। এর সাথে আরো একটু কথা আছে, চার নম্বর কথা, চার নম্বর কথা হলো চার খলিফা চার ইমাম তাদের সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে, চার খলিফার সাথে আমাদের রিলেশন কিরকম থাকবে আর চার ইমামের সাথে আমাদের সম্পর্কটা কিরকম। তাহলে আলোচনা কিন্তু অনেক অনেক কথাবার্তা, তা আমরা একটা একটা পয়েন্টে আসি। প্রথম আসি ইসলামী শরীয়তের মানদণ্ড, শরীয়তের মানদণ্ড যদি আমরা অনুসরণ করি তাহলে সেখানে আপনার তরিকতের মানদণ্ড বা হাকিকতের মানদণ্ড বা মারফাতের মানদণ্ড এগুলো থাকবে না। ইসলাম কি চার ভাগে বিভক্ত না এক ভাগে বিভক্ত? এক ভাগ হলে আবার বিভক্ত হয়ে যাবে। সৃজনশীল প্রশ্ন, এখানে সৃজনশীল উত্তর হবে, চিন্তা ভাবনা করে উত্তর দিতে হবে। তাহলে ইসলাম তো একটাই ইসলাম, সেটা ছয় ভাগে ভাগ করা যাবে, তাহলে ইসলামে এরকম কোন বিভক্তি নাই যে এটা শরীয়ত এটা তরিকত এটা হাকিকত এটা মারফত, এরকম কোন বিভক্তি কোন জাল হাদিসেও আসে না। সহি হাদিস তো এই হাদিস তো দূরের কথা, কোন জাল হাদিসেও এইরকম কোন বিভক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। অথচ আমাদের দেশের অনেক ভাই বোন ইসলামকে চার ভাগে এভাবে বিভক্ত করে দেখেছেন। এজন্য আমাদেরকে সবসময় অনুসরণ করতে হবে ইসলামী শরিয়া। শরিয়ার বাইরে মৃত্যু পর্যন্ত যাওয়ার কোন সুযোগ নাই। সূরা আল-হিজর, সূরা আল-হিজরের শেষ আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকীন। কখনো ছেড়ে চলে না, মৃত্যু পর্যন্ত এবাদত কখনো বাদ যাবে না, এবাদত কখনো কমে যাবে না। বয়সের কারণে 40 বছর বয়সে নামাজ পড়বেন 5 ওয়াক্ত, 50 বছর বয়স হলে 4 ওয়াক্ত, 60 বছর হলে 3 ওয়াক্ত, 60-এর উপরে গেলে 2, 70-এর উপরে গেলে 1, 80-এর উপরে গেলে একেবারে 5, এরকম কোন সিস্টেম আছে? অর্থাৎ 20 বছরেও 5 ওয়াক্ত, 40 বছরেও 5 ওয়াক্ত, 60 বছরেও 5 ওয়াক্ত, 80 বছরেও 5 ওয়াক্ত, 100 বছর হলেও 5 ওয়াক্ত। তাহলে মারতে গেলে মাঝে মাঝে নামাজ পড়া লাগে না। আমাদের দেশের অনেক ভাই আছে যারা নামাজ পড়ে না। জিজ্ঞেস করলে কি ব্যাপার, শরীয়তে নাই, আমি এখন আমি কিন্তু 126 তরিকার পড়ি, কোন তরিকার মরিদ হই নাই, এরকম কোন তরিকা বাদ নাই, সব তরিকার মরিদ এবং সব তরিকার জিকির আমার জানা আছে। কোন তরিকার জিকির কেমনে করতে হয়? প্রথম আমার জিকির শুরু হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো শরীয়তের জিকির। যখন আপনি তরিকতে যাবেন তখন কিছু কমে যাবে, তখন হয়ে যাবে ইল্লাল্লাহ, লা ইলাহা বাদ, কারণ আপনার একদম প্রমোশন হচ্ছে, এখন আপনি তরিকতে উঠে গেছেন। এরপরে যখন মাল মতে যাবেন আর একটু অংশ বাদ পড়ে দেবো, ইল্লা বাদ পড়ে দেবো, শুধু থাকবে আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা বলে থাকবে। যখন আপনি হাকি করতে যাবেন আল্লাহ প্রথম অংশ কেটে যাবে, লাস্টে শুধু হু হা হু হা এই জিকিরের সাথে আসবে। যখন আপনি হাকি করতে উঠে যাবেন মানে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে সর্বশেষ চূড়ান্ত জিকির হলো হু হা, এরকম জিকির খুঁজে পাওয়া যায়, তাহলে বোঝা যায় ওনারা যে জিকির করতেন সেটা ছিল মুহাম্মদিয়া তরিকার জিকির, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা নিজেরা কোন জিকিরের তরিকা আবিষ্কার করেন না, তরিকা একটাই কিয়ামত পর্যন্ত, সেটা হলো তরিকায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদেরকে জানা দরকার যে আসলে আমরা তরিকা বুঝতে বুঝতে কোন দিকে চলে গেছি, ফলাফল রাশেদি আমাদের কাছে বেশি জরুরি নাকি পরবর্তী যুগের আইনে কেরাম তারা আমাদের কাছে বেশি জরুরি? বর্তমানে হয়ে গেছে, যদি আমরা বলি যে আবু বকরের কোরআন এই মাসালা ভুল করছেন, কোনো অসুবিধা নেই, কারো কোনো আপত্তি, সবাই আহা করে হাসে, আবু বকর ভুল করছে, অসুবিধা কি, আবু বকর তো ভুল করতেই পারে। আচ্ছা ওমর রাদি আল্লাহু ভুল করছে, সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। একটা হাদিস আছে ওমর রাদি আল্লাহু ভুল করছে, একটা হাদিস আছে না, এক মহিলা জিজ্ঞাসা করছে মহলের ব্যাপারে, বলছে যে আল্লাহ পাকের আপত্তি নেই, রাসূলের আপত্তি নেই, আপনি ওমরের আপত্তি করেন। ওমর বলছে যে ইন্না ওমর কা দাস্তা ওয়া ইন্না ব্রাতান কা ফাসাবা। মহিলা যেটা বলছে ঠিক বলছে, ওমর ভুল করছে। এটা শুনে সবাইকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার। সো ওমর ভুল করে ফেলছে, ওমর ভুল করলেও খুশি মেনে নিতে রাজি, আবু বকর ভুল করলেও মেনে নিতে রাজি, ওসমান রাদিয়াল্লাহু আনহু ভুল করলেও রাজি, কোনো অসুবিধা নেই, ভুল করতে পারে, ওনারা মানুষ। আলী রাদিয়াল্লাহু আনহু ভুল করছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি বলতে পারেন যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এখানে ভুল করছেন, তাহলে আপনি ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, ফেতনাবাজ, কাফের, মুশরিক, মুনাফিক, এক রাত বাঁচায় এশার নামাজের অজু দিয়ে ফজর করে। সেই মাম আল্লাহ নিবার রহমতুল্লাহ আলাইহি ভুল করে কেন, কারণ উনি 40 বছর ধরে এশার ওযু দিয়ে কজর করছেন। তারপরে যখন খাওয়া দাওয়া আদায় করেন নাই, তারপর ওই রাতে খাওয়া দাওয়াও করেন নাই, কষ্ট পায়খানাও হয়নি, মানে সবকিছু থেকে মুক্ত, মানবীয় প্রকৃতি থেকে মুক্ত এক মানুষ ছিলেন ইমাম আল্লাহ নিবার রহমতুল্লাহ আলাইহি। এই জন্য উনি ভুল করতে পারেন। আবার উনি মসজিদে হারামের মধ্যে বাইতুল্লাহর ভিতরে ঢুকে এক দাঁড়ানোর মধ্যে উনি পুরা কোরআন এখানে পড়ে দিচ্ছে। নবী সুলতান জীবনে কোনোদিন আপনার এক দাঁড়ানোর বা এক রাকাতে পুরা কোরআন এখানে পড়ে ফেলছেন এরকম কোন দলের প্রমাণ নাই। বরং নবী সুলতান তিন দিনের কমে কোরআন এখানে শেষ করতে খতম শেষ করতে নিষেধ করছেন, অথচ ইমাম আলী রহমাতুল্লাহ এক রাকাতে শেষ করে ফেলছে। তাহলে ওই ইমাম আবার ভুল করে গেল, আবার ওই ইমাম বাইতুল্লাহর মধ্যে দাঁড়ানো এমন অবস্থায় গায়ে আওয়াজ হয়েছে, আওয়াজ হয়ে বলে দিছি ইয়া আবা হানিফা তাকাব্বালতুকা, হে আবা হানিফা আমি তোমাকে কবুল করে ফেলছি, এবং তাকাব্বালতু লিমান তাবিআকা ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত যত মানুষ তোমাকে ফলো করবে তাদেরকেও কবুল করে ফেলছি। আসছে তো আমি আল্লাহর সাথে আল্লাহর চেহারায় বসে থাকি, আল্লাহ সুরতে বসে থাকি, কোথায় সুবহানাল্লাহ কোথায় আলহামদুলিল্লাহ, এটাও জানা আলহামদুলিল্লাহ আপনাদের এলেম আছে, আল্লাহ পাক এলেমটা আরো বাড়ায়। তাহলে আমরা যেটা বলতেছিলাম যে আবু বকর ওমর ওসমান আলী তাদের জিকির আমরা খুঁজে পাই না, তাদের ভুল করছে এই ব্যাপারে কারো কোনো আপত্তি নেই, কিন্তু ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ ভুল করছেন এই কথার মধ্যে আমাদের প্রচন্ড আপত্তি, কঠিন আপত্তি, মানে ইমানে চলে যায়। আবু হানিফা রহমাতুল্লাহ ভুল করছেন এই কথা বলতে আবার দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপরে কোরআন নাযিল হয়েছে 40 বছর বয়স হওয়ার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা সূরা মুখস্থ জানতেন না, একটা আয়াত মুখস্থ জানতেন না। আল্লাহ পাক কোরআন কারীমে স্পষ্ট করে বলেছেন ওয়া মা কুনতা তাদরি মাল কিতাব ওয়া দাল ঈমান, আপনি জানতেন না কিতাব কি ঈমান। অথচ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি একবারে মায়ের পেট থেকে 19 বার মুখস্থ করে চলে আসে, এবং যে যুগে কোরআন নাযিল হচ্ছিল সে যুগে কত সাহাবী জন্মগ্রহণ করছেন মক্কাতে মদিনাতে, তখন কোরআনের বৃষ্টি নাযিল হচ্ছে, আল্লাহ পাক ধারাবাহিকভাবে কোরআন নাযিল করতেছেন, সাহাবায়ে কেরামের স্ত্রীরা কোরআনে কারীম তেলাওয়াত করতেন সকাল বিকাল সারাদিন, তাদের পেট থেকে কত সন্তান কত সাহাবী জন্মগ্রহণ করছেন, একটা আয়াত একটা শব্দ কোন সাহাবী মায়ের পেট থেকে মুখস্থ করে আসেন নাই। অথচ শত শত বছর পরে 500 বছর 500 হিজরির পরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ এর মাথার থেকে মুখস্থ করে চলে এসেছে। তা এই জন্য আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ এর নাম নিলে আড়াইটা লোক জড়ো থাকে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি নাম নিলে একটাও জড়ো না। আবু বকর উমর ওসমানের নাম নিলে একটাও জড়ো না, আদামও জড়ো না, সাইবাকের একটাও জড়ো না। কিন্তু যদি আব্দুল কাদের জিলানীর নাম নেন তা আড়াইটা জড়ো যায়। এইরকম নাম যদি জীবনে 100 বার নেন ছেড়ে দেওয়া মনে থাকবে প্রতিদিন একবার নাম নিলে আড়াইটা করে জড়ো হয়। ভূমিকার মধ্যে যে কথাটা বলতেছি সেটা হলো যে আমাদের গুরুত্ব ভাবে কারা বেশি, বলার বাইরে আসে দিন নাকি চায় কি না, এই ব্যাপারে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। প্রথমে আসি ফলাফের আসাদিন কারা। ফলাফের আসাদিন হইলে নবিসের পরে যে চারজন খলিফা ছিলেন তাদেরকে বলা হয় ফলাফায়ে রাশেদ। এরা কত বছর ছিলেন ইসলামের ইতিহাস বলা আমাদের জেলার বাইরের যে 3 বছর আবু দাউদের 4646 নম্বর হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খালাফাতুন নবুওয়াতে 30 সানা, নবুওয়াতের খালাফত পৃথিবীতে থাকবে 30 বছর, সুম্মা ইউতিল্লাহু মুলকাহু মান ইয়াশা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করবেন তাদেরকে আল্লাহ পাক রাজত্ব দান করবেন, মুলকিয়ত দান করবেন, কিন্তু খালাফত থাকবে 30 সানা 30 বছর। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন 2 বছর 3 মাস, ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন 10 বছর 6 মাস, ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন 12 বছর, আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন 4 বছর 9 মাস। এই চারজন খলিফা যারা খোলাফায়ে রাশেদিন তারা তাদের মূল পরিচয় হলো তারা সাহাবী। আল্লাহ পাক সাহাবীদের মর্যাদা বর্ণনা করে কোরআনে কারিমের অনেক আয়াত নাযিল করেছেন, অসংখ্য হাদিস সাহাবায়ে কেরামের প্রশংসা সাহাবায়ে কেরামের পুরস্কার ঘোষণা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু ছিলেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই আবু বকর ওমর ওসমান আলী ওনারা সকলেই আলী রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের অন্তর্ভুক্ত, এরা সাহাবায়ে কেরামের অন্তর্ভুক্ত, এবং এদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ, আমরা কয়েকটি আয়াত শুনি সাহাবায়ে কেরামের প্রশংসা। সূরা আল ফাতহের 29 নম্বর আয়াত আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযীনা মা'আহু তার সাথে যারা আছেন, তার সাথে কারা সাহাবা, এরাই হলেন সাহাবা কিরাম। আশিদ্দাউ আলাল কুফফার, এদের বড় বৈশিষ্ট্য হলো এরা কুফফারদের উপরে খুব কঠিন কঠোর, রুহামাউ বাইনাহুম নিজেদের মধ্যে খুব রহমদিল খুব অন্তরঙ্গ সম্পর্ক। এখন আমাদের অবস্থাটা তার ঠিক বিপরীত, আমরা হলাম আশিদ্দা ওয়াল মুমিনিন রুহামা ওয়াল কুফফার, আমাদের অবস্থা উল্টা হয়ে গেছে, আমরা হলাম মুমিনদের উপরে কঠোর আর কাফেরদের উপরে রহমশীল। এই জন্য দেখবেন একটা জিনিস ভালো করে সমাজে লক্ষ্য করবেন, বর্তমানে বিশেষ করে আমাদের দেশে দেখবেন যে ইমাম সাহেবের সাথে খাতির বেশি কাজ বেনামাজি, আর ইমাম সাহেব নামাজি দেখতে পান নামাজি দেখতে না পারার কয়েকটা কারণ আছে। একটা কারণ হলো নামাজিরা বেশি হাতিয়ে দিতে পারে না, কারণ যারা নামাজি এরা কিন্তু টাকা পয়সা কম, এরা একটু বোকা খায় যায়, নামাজিদেরকে সবাই বোকা মনে করে, এবং এরা মনে করে যে অভাবে আছে বিপদে আছে এজন্য নামাজ পড়ছে। আর যারা খুব বুদ্ধিমান খুব চালাক তারা কিন্তু মসজিদে তারা কাছে আসেন না, তো এজন্য ওই যারা নামাজ পড়েন এরা কিন্তু হাদিয়াদের কম, আর যারা নামাজ পড়েন না তারা হাদিয়া দেন বেশি, কারণ তারা হারাম ইনকাম করতে পারেন, ঘুষ খেতে পারেন, সুদ খেতে পারেন, অনেক ইনকাম আছে তাদের, তারা হুজুরের তাওয়াত দেন বেশি, হাদিও দেন বেশি, এই জন্য হুজুরের মহব্বত তাদের সাথে বেশি, ইমাম সাহেবের মহব্বত নামাজের সাথে মহব্বত কম। দ্বিতীয় হল নামাজিরা দেখা নয় বর্তমানে হুজুরের মতো নামাজ পড়ে না, ইমাম সাহেবের মতো নামাজ পড়ে না, নামাজ পড়ে আরেক রকম, মক্কা মদিনার মতো নামাজ পড়ে, ইমাম সাহেব নামাজ পড়ে এক রকম, কিন্তু পিছনে মুসল্লি পড়ে আরেক, ইমাম সাহেবের সাথে মিলে আছে। এখন ইমাম সাহেবের কথা হলো ইসলামের ঠিকাদারে দিছি আমি, তোমরা আমাকে ফলো না করে আমার মক্কা মদিনা ফলো করো কেন, কারণ ইসলামের ঠিকাদারে তো আমাদের কাছে, আমরা যেটা বলবো এটাই ইসলাম। বাংলাদেশের এমন কোন মসজিদ নেই সেই মসজিদে এখন আলহামদুলিল্লাহ সহি সুন্নাহ অনুযায়ী নামাজ পড়ে এবং একজন মুসল্লিও নাই এরকম মসজিদে নেই বাংলাদেশে, একজন হলেও আছে। ইমাম যেভাবে পড়ে আপনি যদি এইভাবে না পড়েন আপনার নামাজ হবে না, আমাদের অনেক ভাই তো বিপদে পড়ে গেছে। আসলে তো ঠিক কথা, ইমাম সাহেবের এত্তেবা করতে হবে, অনুসরণ করতে, ৪০ দিন মক্কা মদিনা সালাত আদায় করছেন, এই 40 দিন ইমাম সাহেব কেমনে নামাজ পড়ছে, এই 40 দিন মক্কার ইমাম যেভাবে পড়ছেন উনি ওভাবে পড়ছেন কিনা, মক্কার ইমাম হাত যেখানে বাঁধছে উনি সেখানে বাঁধছেন কিনা, মক্কার ইমাম রাবলিয়েদের পড়ছে উনি 40 দিন পড়ছেন কিনা, মক্কার ইমাম সৌদি আলম বলছেন উনি 40 দিন পড়ছেন কিনা, যদি বলেন তো আলহামদুলিল্লাহ 40 দিন পড়ছেন, তো 40 দিন পড়তে ইমাম সাহেব পড়ছে আমিও করি অসুবিধে নেই। আর যদি বলেন যে উনি পড়েন নাই তো ওনার তো 40 দিনের নামাজে হয়, তাহলে নামাজে গুলো সব আবার দৌড়াইতে হবে ওনার 40 দিনের, আবার এই বিশাল মসজিদের থেকে উনি মারুন, কারণ বাইতুল্লাহ 1 টাকার নামাজ 1 লক্ষ টাকার মসজিদ, তো উনি তো এত বড় মসজিদের থেকে মারুন হয়ে গেছে, উনি আরাফাতের ময়দানে নামাজ পড়ছে, মুজদালিফার নামাজ পড়ছে, মিনার নামাজ সব নামাজ শেষ, বাংলাদেশের মসজিদে ওনার মতো যদি না পড়ে তার নামাজ হবে না কেন। আবার একজন কত আছে যে উনি হাদিস পায় এগুলোর কোন হাদিস কোন জায়গায় মানে বুকে হাত পাবেন কোন হাদিস উনি পর্যন্ত খুঁজে পান নাই, কারণ পৃথিবীর কোন আলেম বা কেউ নাই ওনাদের বুঝে দিতে পারবে, দেখা দিতে পারবে যা দেখাইবো উনি করে দেখলাম না কারণ আমি যদি বলি যে আমাদেরকে পৃথিবীর কেউ বুঝাই দিতে হবে দিলে আমি টাকা দিতে চৈতন্য বুঝাই না, আমি বলবো যেহেতু ওই হাদিস পাবেন কিভাবে, আমি তো পাইনি পাইনি আবার উল্টা আমি আরেকজনকে বাধা হবো শত্রুতা থাকবে না, সম্পর্ক থাকবে দাওয়াতের সম্পর্ক। তাদেরকে আমরা নামাজ পড়ানোর জন্য দাওয়াত দেবো, তাবলীগ করবো, চেষ্টা করবো, কিন্তু আমাদের গভীর সম্পর্ক থাকবে নামাজিদের মধ্যে। আমাদের দেখতে পাবেন যে রুকুরত অবস্থায় থাকে, সেজদারত অবস্থায় থাকে, সবসময় আল্লাহ সন্তুষ্টি তারা কামনা করে। এবং যারা তাদেরকে এসানের সাথে একটা করে এদের পুরস্কার হলো স্পষ্ট করে বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। তোমাদের জন্য আমি রেখে গেলাম যখন ইখতিলাফের যুগ শুরু হবে, ফাসায়ানা ইখতিলাফান কাসীরা, চারিদিকে শুধু ইখতিলাফ আর ইখতিলাফ, ইখতিলাফ আর ইখতিলাফ, তখন তোমাদের করণীয় হলো বা আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নতকে শক্ত করে ধরবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে শক্ত করে ধরবে। যেটা সুন্নত এটাকে আমার পর্যন্ত সুন্নত, এই 53 বছরে যেটা ইবাদত এটাকে আমার পর্যন্ত ইবাদত, এই 53 বছরে যেটা ছিল না এটা পরবর্তীতে যত বড় বুজুর্গ আবিষ্কার করো এটা বেদাত, এটার সাথে সুন্নতের কোন সম্পর্ক নাই। সুন্নতের সর্বশেষ সীমানা হলো এ ফলাফলের আশা দিনের 30 বছর লাস্ট। তাহলে 53 বছরের সেই এবারগুলো ছিল এগুলোই কি আমার পর্যন্ত সুন্নত, এর বাহিরে যা আছে এই 53 বছরের পরে আবিষ্কার হয়েছে সবগুলো সুন্নতের। এই সূত্র দিয়ে যদি আমরা অঙ্ক করা শুরু করি বীজগণিতের সূত্র মেনে যদি অঙ্ক করা শুরু করি সব অঙ্ক মিলে যাবে, রেজাল্ট মিলে যাবে। প্রত্যেকটা বাবা আমরা যারা করি যদি দেখি যে এইটাতে কত বছর ছিল কিনা নাই এটা দেখা, তাহলে যত সৃষ্টি ১২৬ তারিখে এই ৫৩ বছরে ছিল সবাই বলো না ছিল, যেহেতু এগুলো ৫৩ বছরে নাই এগুলো ইসলামে নাই, যেটা ইসলামে থাকবে এটা ৫৩ বছরের মধ্যে থাকবে, যত তরিকার জিকির আছে এগুলো এই ৫৩ বছরে ছিল না, ৫৩ বছরে যেগুলো জিকির ছিল সাহাবায়ে কেরাম যেগুলো জিকির করছে ওগুলোই কিয়ামত পর্যন্ত সুন্নতে জিকির, এই ৫৩ বছরে যতগুলো দরুদ ছিল এগুলোই কিয়ামত পর্যন্ত সুন্নতে দরুদ, ৫৩ বছরের পরে যেগুলো আবিষ্কার হয়েছে শেখ সাদের অমতমানের কবিতা অমুকের কবিতা অমুকের কবিতা যা আবিষ্কার হয়েছে এই সবগুলা দরুদের নামে বলা, এই জন্য এই সূত্র আমাদেরকে খেয়াল রাখতে হবে ওলা ভাই রাশেদিনের সময়টাকেও এই বাপের মধ্যে অনেকগুলো তাদের ফজিলত সংক্রান্ত হাদিস আছে, এইভাবে সহিহ মুসলিমে আছে অসংখ্য হাদিস তাদের ব্যাপারে আছে, আমি দুই একটা দুই একটা বলি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস সহিহ মুসলিমে 2383 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না আমানান নাস আলা ইয়াতি মালিহি ওয়া সুহবাতিহি আবু বকর, সমস্ত মানুষের মধ্য থেকে আমার কাছে সম্পদের আমানতের ক্ষেত্রে সুহবতের আমানতের ক্ষেত্রে সবচেয়ে বড় আমানত তার হলো আবু বকর সুবহানাল্লাহ, ফালাউ কুনতু মুত্তাখিজান খালিলান নাত্তাখাজতু আবা বকর খালিলা, আমি যদি কাউকে খলিল হিসাবে গ্রহণ করতাম তাহলে আবু বকরকে আমি খলিল হিসাবে গ্রহণ করতাম সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সাথী, সামান্য একটু উপরের দিকে উঠে আমরা দুইজন, আমরা তো এখানে দুইজন না আল্লাহ হুসাহমা, আমাদের দুজনের সাথে আরেকজন আছেন আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে তিনজনের মধ্যে একজন আবু বকর, একদিন পাহাড়ের উপরে উঠলেন নবীলাম আবু বকর ওমর উসমান বহুত খুশিতে তাহলে বাকি দুজন শহীদ, তারা ওই দিনই বুঝে গেছেন দুই সাহাবী ঘোষণা দিয়ে দিচ্ছেন শাহীদ আর দুই শহীদ তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক বলে দিয়েছেন। এরপরে বুখারী সাহিহ 4640 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক উপাধি দিয়ে বললেন যে দুনিয়া সবাই যখন আমাকে বলতেছে কাজাত্তা কাজাত্তা, তখন আবু বকর আমাকে বলছেন সাদাকা সুবহানাল্লাহ। সবাই বলতেছে আমি মিথ্যা বলতেছি, আবু বকর আসে বলছে আপনি সত্য বলতেছেন। সুতরাং আবু বকর হলেন আস-সিদ্দিক সুবহানাল্লাহ। এরপর আমরা এমনকি কোন মানুষ কি আমাদের মাঝে পাওয়া যাবে যাকে জান্নাতের সব দরজা থেকে ডাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না পাওয়া যাবে। আর আমার মনে হচ্ছে সেই মানুষগুলোর মধ্য থেকে তুমিও একজন, তাকে জান্নাতে সব দরজা থেকে রাখা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি যখন অসুস্থ ছিলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি মানে ইমামতি করছেন কে? তাহলে এর থেকে আমরা সহজে বুঝতে পারলাম আবু বকরের জন্য মর্যাদা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আর কত মর্যাদা হয়েছিল সাহাবী, তারপরে হলো তিনি আমিরুল মুমিনিন খোলাফায়ে রাশিদের দ্বিতীয় খলিফা, তারপরে তার বড় বৈশিষ্ট্য হল ওয়াল্লাযি নাফসি বিয়াদিহি মা লাকিয়াকা শায়তানু কাফতুন সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান কাইয়া ফাজ্জি। সহি মুসলিমে 2396 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম যে আল্লাহ হাতে আমার প্রাণ, শয়তান যখন তোমাকে এক রাস্তা দিয়ে দেখে শয়তান অন্য রাস্তা দিয়ে পাবে এক রাস্তা দিয়ে দেখলে ওই রাস্তা দিয়ে সবচেয়ে কঠোর শয়তান এবং শয়তানি শক্তি শয়তানি আমল অমরাদের সহ্য করতে পারতাম। দুই অমরের জন্য দোয়া করছিলেন, যে এমন একজন ব্যক্তি আছে যাকে ফেরেশতারাও দেখলে লজ্জা পায়, মানে ফেরেশতারাও সম্মান করে, ফেরেশতারাও তাকে দেখলে সব শরম লাগে, এই লোকের নাম হলো ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। ওনাকে বলা হয় যে কামিউল হায়া, তার মধ্যে পরিপূর্ণ হায়া ছিল, মানে লজ্জাশীলতা, আর লজ্জাশীলতা ইমানের একটা অংশ, গুরুত্বপূর্ণ অংশ, যার কাছে লজ্জাশীলতা তত বেশি তার ইমানও তত বেশি। পরিস্থিতিতে সৈন্য প্রেরণ করবে সে লোক জান্নাতে যাবে, আর ওসমান রাদিয়াল্লাহু আনহু কঠিন পরিস্থিতির মধ্যেও জিহাদের ময়দানে যেতে বিভিন্ন জায়গায় যেতে তিনি কখনো কুণ্ঠাবোধ করেন নাই। যারা সুসংবাদ পেয়েছেন তাদের একজন, আবার নবীলাম বলছেন যে আমি এমন এক ব্যক্তির হাতে কালকে সকালে পতাকা তুলে দিব যে ব্যক্তিকে আল্লাহ মহব্বত করে আর ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু তারপরে আপনার আলী আদি রাদিয়াল্লাহু আনহু করে নবীলাম একদিন বলছেন আন্তা আখি দুনিয়া ওয়াল আখিরাহ, তুমি দুনিয়াতেও আমার ভাই আখিরাতেও আমার ভাই। সংক্ষেপে বুঝতে পারলাম যে এই চারজন খলিফা আল্লাহ কত বড় মর্যাদা দিয়েছেন এবং এই চারজন খলিফার উপরে ইমান আনা এটা ইমানের একটা অংশ, আকীদার একটা অংশ। কারণ এই চারজন খলিফার খেলাফতের আসাদার ব্যাপারে যদি সন্দেহ থাকে তাহলে আমার আপনার ইমানের ব্যাপারে সন্দেহ তৈরি হবে। কারণ এদের যুগে কোরআন সংকলন করা হয়েছে, হাদিস সংরক্ষণ করা হয়েছে, ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত গুলোর প্রতি আপনার ইমান দুর্বল হতে পারে। এজন্য এই চারজন খলিফার খেলাফতের উপরে পরিপূর্ণরূপে ইমান আনা এটি ইমানের একটা গুরুত্বপূর্ণ অংশ। এবং শিয়া সম্প্রদায়কে আপনার প্রায় বা তারা বলি এই জন্য তাদের অনেকগুলো খারাপ আকিদার মধ্যে এটা একটা আকিদা যে তারা তিন খলিফাকে তারা শিয়া করে। এবার আসি আমরা চায়ের ইমাম। চায়ের ইমাম বলতে আসলে ইমাম তো আমাদের অনেক সালাফে সালেহীনদের মধ্যে থেকে, আমাদের সালাফদের মধ্যে থেকে যারা কোরআনে কারিমের তাফসীরের ক্ষেত্রে, এলমে হাদিসের ক্ষেত্রে, এলমে ফিকহের ক্ষেত্রে, দাওয়ার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে যারা অবদান রেখেছেন তারা সবাই কিন্তু আমাদের ইমাম। আপনি দেখেন আমরা হাদিসের ইমাম যারা সবাই কিন্তু ইমামে বলি, বলে যে ইমাম বুখারি, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি ইমাম বলি না, তা তারাও তো আমাদের ইমাম। তা আপনার ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ওনারা যেমন আমাদের ইমাম, ইমাম বুখারি, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম তারাও আমাদের ইমাম। কিন্তু যখন আপনি ইমাম বুখারির মাসালা আনবেন তখন আর ইমামের ইমামের মর্যাদা থাকে না, মানে ওনাকে ইমামের মনে করা হয়। মানে ইমাম মানে আমলের ক্ষেত্রে আমাদের দেশে মনে করা হয় সাহেবজনের মনে হয়, আর এর বাইরে ইমাম নেই। তাফসীরের মানে যারা তারাও ইমাম, যেমন ইমাম তবারি, ইমাম ইবনে কাসির, ইমাম কুরতুবিজ, এরাও কিন্তু ইমাম। কিন্তু এসব ইমামদের মাসালা কমায় করা যায়, অপসারণ বলার সময় কিন্তু সবাই আমরা বলি যে এরাও ইমাম। এইভাবে মানে এলমে তাফসীরের ক্ষেত্রে, এলমে হাদিসের ক্ষেত্রে, এলমে ফিকহের ক্ষেত্রে যারাই আমাদের জন্য দিনকে পালন করা সহজ করে দিয়েছেন তারা সকলেই আমাদের ইমাম। এই সকল ইমামদের মধ্য থেকে চারজন ইমাম খুব প্রসিদ্ধি লাভ করছে। ফিকহের ক্ষেত্রে অনেক ইমামেরাই পৃথিবীতে প্রসিদ্ধ ছিলেন, কিন্তু পরবর্তীতে সংক্ষিপ্ত হয়ে চার ইমামের মধ্যে সীমাবদ্ধ হয়েছে। আবার চার ইমাম মানে চারজন না, ওনাদের একজনের আন্ডারে আবার অনেক ইমাম আছে। এই জন্য আমাদের একটা আলোচনা আছে, আপনারা এটা শোনার চেষ্টা করবেন। তানাকুল বাইনাল মাজার, এই ফর্মুলাটা আমাদের দেশে অনেক ভাই জানে, আর কিছু ভাই আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে যে আমরা না মাজহাবি, মাজহাব মানি না। আমরা মাজহাবের পক্ষে, মাজহাবের বিরুদ্ধে না, এবং মাজহাব ধ্বংস করা আমাদের কাজ না, মাজহাবের বিরুদ্ধে প্রচার প্রচারণা চালানো এটা আমাদের কাজ না। মাজহাবের দোষ কি? মাজহাবের অসুবিধে নেই, দোষ হলো মাজহাবের নামে যেগুলো চালাইতেছে ওগুলো সমস্যা, মাজহাবের সমস্যা। তো অনেকে মনে করে মনে হয় এদের কাজ হলো খালি মাজহাবকে ধ্বংস করা, মাজহাবের বিরুদ্ধে কথা বলবে, মাজহাবকে উচ্ছেদ করবে। মাজহাবের সাথে আমাদের কোনো সংঘর্ষ নেই, কারণ মাজহাবগুলো হলো তানাক্কুল বাইনাল মাজাহিব। হানাফি মাজহাব তিনটা মাজহাবের তানাক্কুল, কথাগুলো একটু থিওরিক্যাল কথাবার্তা মনে রাখতে হবে। হানাফি মাজহাব তিনটা মাজহাবের সমন্বয়ে একটা মাজহাব, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহের একটা মাজহাব, ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহের একটা মাজহাব, ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহের আরেকটা মাজহাব, তিন মাজহাব মিলে এটা একটা মাজহাব আছে। কিন্তু তিনটা আলাদা আলাদা মাজহাব, এবং আবু হানিফা রহমাতুল্লাহের মাজহাবের সাথে আবু ইউসুফ রহমাতুল্লাহের মাজহাবের মিল নেই। আবার ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহের মাযহাবের অভিমতে তিনটাকে সমন্বয় করে এক মাযহাব করা হয়েছে। তাহলে কি এখানে তিনও ইমামের কথা মানা হয়? এবার হানাফি মাযহাব মানে কি তিনজনের মাযহাবের উপরে আমল করে? এক এক মাসালায় এক এক জনেরটা অগ্রাধিকার। কোন মাসালায় দেখবেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ যেটা বলছেন এটা গ্রহণ করা হয়েছে, বাকি দুজনেরটা বাদ। আবার কোন মাসালায় দেখবেন ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ এটা গ্রহণ করা হয়েছে, বাকি দুজনেরটা বাদ। কোন মাসালায় ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ এটা গ্রহণ করা হয়েছে, বাকি দুজনেরটা বাদ। তাহলে তানাক্কুল বাইনাল মাযাহিবের প্রথম ধারণা আসছে হানাফি মাযহাব থেকে। আর এই তিন মাযহাবকে সমন্বয় করে যদি এক মাযহাব বানানো যায়, আজকের পৃথিবীতে যে চারটা মাযহাব, এই চারটা মাযহাবকে সমন্বয় করে এক মাযহাব বানানো যাবে না কেন? আমার কথাটা বুঝতে পারছেন? হানাফি মাযহাব যদি তিন মাযহাব মিলে এক মাযহাব হতে পারে এবং সেখানে তিনজনের তিনটা মত থেকে যেটাকে সহি মনে করা হয়েছে সেটা যদি গ্রহণ করা যেতে পারে, তা আমরা এই চারটা মাযহাবকে একত্রিত করে একটা মাযহাব যদি বানাই, সেখানে চারটা মতের মধ্যে যে মতটা বেশি সহি সেটা আমল করি, তাহলে সমস্যাটা কোথায়? এটা হানাফি মাযহাব তো এক জিনিস। আমার কথা বুঝতে পারছেন? হানাফি মাযহাব মানে তিনটা মাযহাব। এখানে আবু হানিফা রহমাতুল্লাহের সব কথা কিন্তু মানা হয়। আচ্ছা, আবু হানিফা রহমাতুল্লাহের মাযহাবে নামাজের নিয়ত ছিল কিনা? তারপরে এটার পাক করতে পারে আগে নামাজ পড়ে কিভাবে ইফনি ওয়াজ্জাহ তো ওয়াজিয়ে যদি কথা সম্ভাবনা এটা কি হানাফি মাযহাবে আছে? অনেক সন্দেহ আছে। আছে হানাফি মাযহাবে কোন কিতাবে আল্লাহ জমিনে কোথাও নাই, অথচ হানাফি মাযহাবে নাম চলতেছে। ফরজ নামাজের পরে লম্বা এক ঘন্টার মুনাজাত, এটা কি হানাফি মাযহাবে আছে? আচ্ছা, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহের পীর সাহেবকে ওনার মুরিদ কারা? এরকম কোন নজির আছে? আছে আপনি চুরি করি আরেক জায়গায় মানে বানাইছেন মেশিনে তিনটা মতের মধ্যে যেটা বেশি সহি ওইটা আমল করা যায়, সেখানে আমাদের কথাকে বাদ দেওয়া যায়, আবু ইউসুফের কথাকে বাদ দেওয়া যায়, ইমাম মুহাম্মদের কথাকে বাদ দেওয়া যায়, তাহলে আমরা যদি চার মাযহাবকে একত্রিত করে চারটা মতের মধ্যে যেটা বেশি দলিল স্ট্রং, দলিল শক্তিশালী, দলিল সহি সেটা আমল করি, তো অসুবিধা নেই। এটা হানাফি মাযহাব এক জিনিস। আজকের দুনিয়ায় মদিনা মুনাওয়ারা, জামে ইসলামিয়া মদিনা মুনাওয়ারা, মদিনার ইসলাম, মদিনার মাযহাব, সেটা সেটা হলো ইচ্ছার মাঝাব মিলে এক মাঝাব। অনেকে প্রশ্ন করে তুমি কি বুঝো, তুমি সাহেব মাঝাবের এক মাঝাব মানায় কাকে? মানে যখন আপনি বলবেন যে আমি সাহেব মাঝাব মানি, সাহেব মাঝাব বলো, তুমি সাহেব মাঝাবের মধ্যে কোনটা সহি তুমি বুঝবে কেন? এটা আমি বুঝার দরকার নাই, বোঝার মতো আলেম আল্লাহ কোথায় আছে? বিরুদ্ধে কথা বলতেছি আল্লাহ স্পষ্ট মানা করছে। তারপর জুমার খুতবার বিষয় একটা খালি এটা, আর এই ব্যাপারে যত কথা বলা হচ্ছে আমি তো আমি বক্তা না, আমি শ্রোতা, আমি বেশি বেশি শুনি, কথা বলি কম শুনি বেশি। বাংলাদেশের সব বড় বড় যারা বক্তা আছেন, যারা বড় বড় পরিচিত প্রসিদ্ধ আছেন, বড় বড় আলেম, তাদের সবাই করে শুনি খান। তাই যা শুনি শোনার পরে আমি অঙ্ক করি যে মিলে কতটুকু ঠিক বলছে, কতটুকু ব্যাঠিক বলছে। তো দেখেছি 99 ভাগই ধারণার ভিত্তিতে বলছে। একজন মোজাদ্দেদে জমান, মোনাজারে আজম, একজন তথ্য সূত্রটা দেখেন কিরকম, উনি গেছেন নোয়াখালী মাস দিন, একজনে ওনাকে বলছেন কি বলছেন, জোরের নামাজে মসজিদে এক লোকে জোরে আমিন বলছে। তখন তারা সবাই বলল কি ব্যাপার ভাই, আমরা সব দেখি মাগরিবে, আমরা দেখি এশায় ফজর, তুমি জোরে বললে কেন এত জোরে? তো সেই ভাই নাকি রিক্সাওয়ালা বলছে যে শোনো আমাকে প্রতিদিন 200 টাকা করে দে জোরে আমিন বলার জন্য। আমি আমার কাছে হলো জোর বুঝি না, আসর বুঝি না, মাগরিব বুঝি না, আমি মসজিদে যাই আসি দেখানে আমিন বলি, আমার দরকার আমি প্রতিদিন 200 টাকা পাই। আচ্ছা এই যে মোনাজিরে আজমে এই কথাটা বলবো, এইটা যে মিথ্যা কথা এই ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ আছে? এমন পাগল বাংলাদেশে কোথাও পাইবেন যে জোহরের নামাজ জোরে আমিন করছে? যদি বলতো যে মাগরিব এশার ফজরে বলছে টাকা দিছে বা এটা বিশ্বাস করলেও কিছুটা বিশ্বাস করা যায়, টাকা দিছে আর জোহরের নামাজে আমিন করছে, এইটা কি কোনো বিশ্বাসের কথা? অথচ এই দেশের একজন মোনাজিরে আজম মোনাজিরে বিল্লাহ বলতেছে। তাহলে এই কথাটা সম্পূর্ণ ধারণার ভিত্তিতে এবং ইন্না বা'দাস যমদি ইসমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অধিকাংশ ধারণাই আকসাবুল হাদিস মিথ্যা কথা। এগুলো তাহলে ওয়াজের ময়দানে চলতেছে দ্বীনের নামে ইসলামের নামে মিথ্যা কথা, বেশি সম্মান। আপনি আবুলিবা রহমতুল্লাহ এর নামে মিথ্যা বলতেছেন, এটা আবুলিবা রহমতুল্লাহ এর অপমান করা হচ্ছে। সর্বোচ্চ সম্মান দেন, কারণ তার আকীদা একেবারে পরিষ্কার সহি আকীদা, তার মানহাজ ছিলেন সালাফি মানহাজ। আমাদের সালাফ সলিহীন, তারাও যদি তাকলিফ করতেন তাহলে আমলি করার মতো একটা স্বান্তরতা আছে, মনে হয় কোনোদিন আমলি করার মতো বিপরীতে মাসালা দিতেন না। ওনারা কিন্তু একজন আরেকজনের ছাত্র, আমলি করার মতো ছাত্র ইমাম শাফি, ইমাম শাফির ছাত্র ইমাম আহমদের হাম্বল, ইমাম শাফি এবং ইমাম মালিকেরও ছাত্র, তারা একজন আরেকজনের ছাত্র। অথচ একজনের মাসালার সাথে আরেকজনের মাসালা মিললে, কারণ কি, তারা একজন আরেকজনকে অন্ধভাবে আনুগত্য করেন। তারা সালাফি মাদ্রাসার লোক ছিলেন, তারা কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে ইস্তেহার করছেন। ওস্তাদের সাথে মিলছে কি মিলছে না, এটা তাদের মূল বিষয় ছিল না। তাদের মূল বিষয় ছিল কোরআন এবং সুন্নাহ। এই সেন্টারে ম্যাম আপনার এদের ফজিলতের ব্যাপারে তো কোনো হাদিস আসার প্রশ্ন আসে না। বর্তমানে অনেক কথা কিন্তু সময় কম, সংক্ষেপ করা দরকার। বর্তমানে আমি চার হাদিসের আলোচনা করতেছি, একশোটা বাংলাদেশের একবারে টপ লেভেলের চার হাদিস, যেগুলি দেশের শিক্ষিত অশিক্ষিত বর্গ সবাই মুখে মুখে সবাই জানে চার হাদিসগুলো, এবং চার হাদিস শুনে শুনে কান দেয় সবাই। আমাদের মা বাবারা চোখের পানি ফেলায় একটা দেখালে মাথায় মাথায় করো গরিব ছিল বলে দাওয়াত দিল না, আমরা যদি থাকতাম কিছু দাওয়াত দিয়ে খাওয়াইতাম কত আদর করতাম, আমরাও ছিলাম না দাওয়াতও পাইল না, কত মহিলা কান দেয় দেখছি। যত যারা আমিথ্যা কথা বিবি রহিমার নামে, রহিমা নামে ইসলামে কেউ নেন, অথচ বিবি রহিমা চালে শুনে শুনে কান। তা আমি ওই এখন থেকে যদি বিশটা দালালিস আলোচনা হয়েছে, আরো ৮০টা বাকি আছে ইনশাআল্লাহ। তো ওই বিশটার মধ্যে একটা আছে আইব আলাইহিস সালাম আর রহিমার কথা। তা আমি বলছি রহিমা নামটা আসেন কিনা, কারণ রহিমের স্ত্রী লিঙ্গ রহিমা, রহিমের সাথে তাজব করলে স্ত্রী লিঙ্গ হয় রহিমা। তো এইরকম কোন নাম, কোন সাহাবায়ে কেরামের স্ত্রী, কোন সাহাবায়ে কেরামের মেয়ে তার নাম ছিল না। যদি এটা কোনো দিনদার সালেহীন মহিলার নাম হতো বা আইব আলাইহিস সালামের স্ত্রীর নাম হতো, তাহলে অসংখ্য সাহাবায়ে কেরামের মেয়েদের নাম আমরা পাইতাম রহিমা। কারণ মরিয়ম মক্কার সালেহা মহিলা ছিলেন, সাহাবায়ে কেরামের মধ্যে এই নাম ছিল। আরো এরকম পূর্বে কাল যুগে যারা মক্কার সালেহ ছিলেন তাদের নাম ছিল, কিন্তু রহিমা কারো নাম নাই। তো অনেক ভাই এক ভাই আমাকে এটা শোনার পরে কাপড় পকোয়া দিচ্ছে, আমি যে নিজের কমেন্ট গুলো দেখি কে আমাকে কাপড় পকোয়া দিচ্ছে, কে মোদাবক পকোয়া দিচ্ছে, এগুলো শুনিয়ে আমার কাছে খুব খুশি লাগে। কাপড় পকোয়া দিলে মোদাবক পকোয়া দিলে একজন পকোয়া দিচ্ছে যে উনি তো বড় কাফের, কারণ কি কাফের, কারণ কি কোরআন কারিমের মধ্যে ২২ জায়গায় এসছে রহিমা, আর এই লোকে কয় রহিমা নাই কোরআনে মানা নাই। আর এই দেখেন কত বড় জাহেল ভাই আমাদের, মানে উনি যে জাহেল এটা বুঝতে পারলে তো আলহামদুলিল্লাহ সৌভাগ্যের ব্যাপার ছিল, জাহেল যে এটাও বুঝে না। কোরআন একাডেমি যে রাহিমা আসছে ওই রাহিমা হলো না গাফুরার রাহিমা, এখানে হলো রাহিমান, এটাকে আমরা থেমে যাওয়ার কারণে বলতেছি রাহিমা, রাহিমের সাথে একাধিক তানে বলতেছি, এটা হলো তানা, রাহিমের সাথে তা লাগে না, রাহিমের সাথে তা লাগলে ওটা স্ত্রীলিঙ্গ হয়ে যায়। আমরা যে রহিমের কথা বলতেছি ওইটা হলো রহিমের সাথে তা লাগছে স্ত্রীলিঙ্গ, ওই রহিমা কোরআনেও নাই হাদিসেও নাই কোথাও নাই, কোথায় এই রহিমা কোথায় ওই রহিমা, কিন্তু এটা দিয়ে আমার কাপড়ও কতবার দিয়েছে। একজন একজন বলতেছে কাবলি করার মতো লোকের নাম তো কোরআন একাডেমি নিয়ে আছে, আমি খুব আশ্চর্য জানা বিষয় কোথায় আছে যে মর্যাদা তাকে সেই মর্যাদা রাখাটাই সবচেয়ে মর্যাদা দাও, কিন্তু উনি আমাদের একজন মন্ত্রী, মন্ত্রী যদি বলেন প্রধানমন্ত্রী তো ওনার মর্যাদাকে বাড়ানো হয়েছে না কমানো হয়েছে, কমানো হয়েছে। একজন যুগ্ম সচিব আপনি বলেন যে মাননীয় সচিব, সচিব বানিয়ে দিলেন, এটাকে সম্মান না অসম্মান। আমি হলাম ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমার বললেন যে প্রফেসর, প্রফেসর ডক্টর ইমরান হোসেন, তাহলে দুই দাম আগায় দিচ্ছেন, এটা তো সম্মান বাড়ান করা নাকি, সম্মান কমায় দিচ্ছে। তাদের প্রতি অসম্মান, এটা সম্মান না। এই জন্য ইমাম ইবনুল কাইয়িম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ ওনাদের আমি এই পদ্ধতি একটা কথা শুনে শেষ করে দিয়েছি। ওনারা সবাই বলছেন তারা মানুষকে কখনো নিজেদের এত্তেবা করার দিকে আহ্বান করেন নাই, বাল জামিউহুম নাহাও তারা নিজহুম আন তাকলিদিহিম তাদের অন্তঃকরণ করার ব্যাপারে তারা সবাই তাদের ছাত্রদেরকে নিষেধ করেছে। ওয়া আমারুহুম বিত্তেবাইল হক ওয়াল দলিল সকল আইনে কেরাম হক এবং দলিলের এত্তেবা করতে বলছে, তাদেরকে এত্তেবা করতে বলেন নাই, বলছেন যে দলিলের এত্তেবা হকের এত্তেবা। যেমন ইমাম আহমদ রহমতুল্লাহ তার ছাত্রদেরকে বলছেন লা তুকাল্লিদনি ওয়ালা তুকাল্লিদ মালিকা ওয়ালা আলসাই ওয়ালা সাউদি ওয়াকুফ মিন হাইসু আখাযু বিতে কমতার আমারও তাকলিদ করিও না, ইমাম মালিকেরও তাকলিদ করিও না, আলসাইও করিও না, সাউদিও করিও না, বরং তারা যেখান থেকে দলিল দিয়েছেন তুমিও সেখান থেকে দলিল না। এবং সব ইমামেরাই আমাদেরকে মূলত এই কথা বলছে, তারা ছিলেন মোতামাসিকুনা বিদ্দলিল, তারা দলিল শক্ত করে ধরতেন, তারা ব্যক্তি বুঝাই ছিলেন না, ব্যক্তির অন্ন অনুকরণ করতেন না, দলিলের অন্ন অনুকরণ করতেন। কিন্তু পরবর্তীতে এসে এক সময় মুসলিম উম্মার মধ্যে স্থবিরতার যুগ নেমে আসে, স্থবিরতার যুগ বুঝেন বন্দাত্বের যুগ, বন্দাত্বের যুগ মানে যে যুগে মানুষ ইস্তেহার বন্ধ করে দিয়ে অন্ন অনুকরণ শুরু করেছিল। এই অন্ধ অনুকরণ শুরু করার ফলে কতগুলো ক্ষতি হয়েছে, বিরাট বিরাট মুসলিম উম্মার ক্ষতি হয়েছে। একটা ক্ষতি হলো তার কোন বাস আমি ধরি মুসলিম উম্মার মধ্যে গবেষণা বন্ধ হয়ে গেছে, রিসার্চ বন্ধ হয়ে গেছে। এখন অনেক জায়গায় দেখবেন নাম হয়েছে রিসার্চ সেন্টার, আর কাজ হইলো ওখানে বসে বসে শুধু ওই আবে আবি ইসলাম আসামি সালামি এদের বিরুদ্ধে গবেষণা করা, এটাই রিসার্চ সেন্টার। ইসলামের আর কোনো গবেষণা নাই, গবেষণা মানে এটা আর একটা মাযহাবের তাকলিদ। তো একটা মাযহাবের যদি আমি তাকলিদ করি সেখানে আর গবেষণার দরকার, গবেষণা তো আগে করাই আছে, খালি আমি ওটা দেখে দেখে আমল করবো, তো ওইটার আর গবেষণার দরকার। গবেষণা তো হলো যেটা এখনো হয়নি, নতুন নতুন জিনিস বের হবে ওইটার নাম গবেষণা, তার নাম হচ্ছে রিসার্চ সেন্টার, কিন্তু কোনো রিসার্চ নাই। মানে এখানে এই তাকলিদের কারণে গবেষণা বন্ধ হয়ে গেছে, রিসার্চ বন্ধ হয়ে গেছে মুসলিম উম্মা। এরপর তাআসুব তৈরি হয়েছে, তাআসুব তাআসুব মানে বুঝুন তো দলবাজি, যেটা ইসলাম হারাম। এক এক গ্রুপে গ্রুপে মুসলিম উম্মার মধ্যে তাআসুব দলবাজি, একজন আরেকজনকে হিংসা, এমনকি মসজিদে হারামের মধ্যে ছাইবার ছাইবার জামাত, এই সিস্টেমও চালু হয়েছিল যে ছাই মাজহাবের ছাই জামাত, মুসল্লা আলাদা, ইমাম আলাদা, সব আলাদা, মুসলিম উম্মাহ বিভক্ত হয়ে গেছে তাকলিদের কারণে। তারপর আপনার এই তাআসুবের কারণে অসংখ্য সহি দলিল সহি হাদিসের আমল থেকে মুসলিম উম্মাহ মাহরুম হয়ে গেছে। আপনি যদি একটা মাযহাবের অনুসরণ করে তিনটা বাদ দিয়ে দেন তাহলে বাকি তিনটার মধ্যে যে সহি হাদিসগুলো আছে, যে দলিলগুলো আছে, ওগুলোর আমলটাই আপনার জিন্দগি থেকে বাদ পড়ে গেছে। আর যদি আপনি সাইবাই মানেন তখন আপনি মোটামুটি সব সহিয়া দিছে সব নস সব দলিলের আমল চলে আসছে, কিন্তু একটার মধ্যে সীমাবদ্ধ করে ফেললে আপনার অসংখ্য সহিয়া দিছে আমল আপনার জীবন থেকে বাদ পড়ে না, মুসলিম উম্মাহ মাহরুম হয়ে পড়ে। এরপরে আপনার মুসলিম উম্মাহর মধ্যে ধারণা হয়ে গেছে যে একজন মুসলিম যে কোনো একজন ইমামের আন্দাজে থাকতে হবে, অথচ পৃথিবীর কোন ইমাম তার ছাত্রদেরকে বা মুসলিম উম্মাহকে বলেন নাই যে আপনারা সবাই আমার আন্দাজে চলে আসেন, এই কথা পৃথিবীর কোন ইমাম বলেন। এমনকি এক পর্যায়ে এসে এই ইমামদেরকে মাসুম মনে করা হয়েছে, মানে এদের কোনো গুণা নাই, এরা নিষ্পাপ, এই ধারণা অপসারণ হয়ে গেছে। তারপর শিয়ারা বারো ইমামকে মাসুম মনে করে, ঠিক সুন্নিদের মধ্যে এই ইমামদেরকে একসময় এসে মাসুম বানিয়ে ফেলা হয়েছে, এবং মাসুমের নজির এখনো আছে, যেটা একটু আগে বলছি যে সাহাবায়ে কিরাম খোলাফায়ে রাশিদিন ভুল করলে ওইটা কোনো অসুবিধা নেই, কিন্তু একজন ভুল করছে বলে শেষ অবস্থা। তাহলে বোঝা যায় এরা মাসুম, এদের মর্যাদা খোলাফায়ে রাশিদিন থেকেও বেশি, সাহাবায়ে থেকেও বেশি। এই যে তাদেরকে মাসুম বানায় বলে শিয়া আকীদা সুন্নিদের ভিতরে ঢুকে গেছে। ইমাম আমলি রহমতুল্লাহ আলাইহি সাহাবায়ে কিরামদের ব্যাপারে বলছেন উত্তম। এবং আমলি পরমতলা জিজ্ঞাসা করে যে আপনার কোন আমল যদি কোরআন খেলাফ হয় কোন পাবো কি করবো আমরা, পাবো আমার কথা পেড়ে দাও আল্লাহর কথা গ্রহণ করো, কোন কথা যদি আমার নবীর সুন্নতের খেলাফ হয় আমার কথা পা নবীর সুন্নাকে গ্রহণ করো, কোন কথা যদি কোন সাহাবীর খেলাফ হয়। এবং আরবি মাজহাবে কিন্তু কাউলে সাহাবীকে খুব সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, সাহাবাইকে আমার কাউল আমার কথা বাহাবাইকে উপরে দিনের উপরে সহি আমলের উপরে আল্লাহ আমল করা তোমাদেরকে সকল সেরেক থেকে মনে রাখবেন সবসময় যে কথাটা আমরা বলি যে আমাদের সাথে কোন আমরা কারো বিরুদ্ধে আমরা চাই মাজারের সকল ইমামদেরকে সম্মান করি এবং তাদের জন্য দোয়া করি, তাদের দেহাতকে আমরা আমল করার চেষ্টা করি, কিন্তু যেখানে আমরা সেরে গেছে সেখানে আমরা নাই, যেখানে বেদাত আছে আমরা নাই, যেখানে তাওহীদ আছে সেখানে কে কোন দল কোন ব্যক্তি আমরা দেখি না সেখানে আমরা আছি, যেখানে সুন্নত আছে সেখানে আমরা আছি। আমাদের বন্ধুত্ব তাওহীদের সাথে সুন্নতের সাথে, আর আমাদের শত্রুতা হলো শিরকের সাথে। আল্লাহ পাক আমাদের সবাইকে তাওহীদ সুন্নাহর উপরে আসতে আমল করার তৌফিক আমিন আল্লাহ পাক হেফাজত করুন আমিন। কয়েকটা প্রশ্ন আছে, আমরা সংক্ষেপে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোনো প্রাপ্ত বয়স্ক লোকের কাছে বা নিকটে ইসলামের বাণী না পৌঁছায় সে যদি সেই অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে সে কি তার নাতি? আচ্ছা, প্রথম কথা হলো এই ব্যাপারে আমাদের তো একটা অভ্যাস ভিন্ন প্রশ্নের উত্তর সংক্ষেপে দিতে পারি না, প্রশ্নের উত্তর লম্বা হয়ে যাবে, কারণ প্রশ্ন যেগুলো আসে এগুলোর মধ্যে জ্ঞাতাম আছে দেখি প্রশ্নগুলো আসে কোন মানুষকে জান্নাতি জাহান্নামে বলা যাবে কিনা। কয়দিন আগে এক বিশাল দরবারে বাংলাদেশের প্রধান এক মুফতি সাহেব তিনি বক্তব্য দিচ্ছেন যে অমুক জাহান্নামী মনে হচ্ছে উনি মালিকের বলিরা আমাদেরকে কোনো ক্ষমতায় দেন কিচ্ছু দেন নাই, বরং নিজের চাকরিটারও ক্ষমতা নেই, নিজের চাকরিটা নজরে আছে জোরে নাই, জোরে আছে আসরে নাই, মানে এটাই তো জীবনের শেষ নামাজ, যে রক্ত পড়াইবো এটাই মসজিদের শেষ নামাজ, জোর করেছে আসরের আগে দিতে যে হুজুর চলে যান বা চলে যান, তাহলে মসজিদের পাওয়ারটাও তার কাছে নেই, সভাপতি চুপ করে থাকতে বলে বসে থাকতে বলে পড়তে থাকে, সভাপতি দাঁড়াতে বলে দাঁড়ায় থাকে, সভাপতি শুয়ে থাকতে বলে শুয়ে থাকে। আল্লাহ পাক মসজিদের ক্ষমতা আমাদের নাই, থাকে তারপরেও সামান্য একটু মসজিদে ইমামতি করে আর কিছু কথা বলতে পারে, মাইকটা পায়, এই মাইক পায় নিজের মতের বিরুদ্ধে কারণে দেখলে মসজিদ তো বের করে আল্লাহ জমিনে দায়িত্ব কাদেরকে দিলে তারা সুন্দর করে এই বাগান পরিচর্যা করতে পারবে, এটা আল্লাহ। এই জন্য দেখবেন আপনি বাড়িতে এলাকায় গ্রাম জমি আছে, জমি প্রথমবার আপনি এক মনোদান পরের বছরে হিন্দু লোকের দিচ্ছেন জমিটা বর্গা দিচ্ছে, হিন্দু লোকটা একবারে সারাদিন জমির পাশে বসে থাকে, সন্তর করে দেখতেছে আমার জমিটার পরিচর্যা করতেছে, আমার ফসল গুলো ঠিক মতো পাইতেছে, আমি প্রথম যে কথাটা বললাম যে আল্লাহ যদি আমাদেরকে এরকম দায়িত্ব দিত তাহলে যে কি করতাম আমরা জান্নাত আর জাহান্নাম, জান্নাত জাহান্নামের মালিক কে? আমি জান্নাতি তিনি কি ঠিক আছেন না তিনি ঠিক নেই, ঠিক আছে এখন বলা হয়েছে যে কারোর কাছে ইসলামের বাণী পৌঁছে না, এই অবস্থা মারা, এই অবস্থা মারা গেলে তার জন্য আল্লাহ পাক তাওহীদের বিষয়টা ধরবেন, বাকি বিষয় লাগবে শরীয়তের বিষয় লাগবে, কিন্তু সে যেখানে জন্মগ্রহণ করছে পাহাড়ের ভিতরে জঙ্গলের ভিতরে ওই জঙ্গলের ভিতরে সে জন্মগ্রহণ করার পর যখন চোখ তুলে তাকাইছে তখন সে সূর্য দেখছে, চন্দ্র দেখছে, পাহাড় দেখছে, গাছপালা দেখছে, অনেক মাতলুক দেখছে, এই দেখার পরে সে ইমান আনতে হবে সেই সব কিছুর পরিচালনাকারী একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই ইমানটা যদি আসে সে না লাভ পায়, কারণ তার কাছে সলাত সিয়াম হজ যাকাত এগুলো তার হাতে পৌঁছে না, এগুলো পৃথিবীর জানেই না, এই জন্য সে যদি তাওহীদের উপরে ইমান আনে তাহলে সে লাভ পাবে ইনশাআল্লাহ। আমাদের লাভ কি জান্নাতে গেলে ক্ষতি কি বলেন তবে। আমি এক জায়গায় আমি বললাম যে ওয়াইস আল কাদির আমাদের দেখেন এটা মিথ্যা কথা, আমাদের দেশে ওয়াস ওয়াইস করে নিজের জোরবা দিয়ে গেছে। সবাইকে জানাতে নিয়ে যাবে, আর যদি জুব্বা না পায় প্রতিটা কি আপনারা না, তাহলে উনি জুব্বা নিয়ে গেল আপনার একটা চিন্তা। আমি বললাম জুব্বা বাইরে রাখে, জুব্বা না পাইলে পাইছে রাখে, সারা জীবন শুনিয়ে আছে বয়স্ক যুগ হয়েছে, আজকে নতুন জোর আছে, নতুন জোর এখন যুগ হয় এখন নবী মা বাবা আছে, ওনারা জান্নাতে গেলে আমাদের লাভ কি, জাহান্নামে গেলে আমাদের ক্ষতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে যেখানে মনে করবেন সেখানে দিন। এইটারে এক গ্রুপ বানাইছে যে একবার নবী মা বাবা জান্নাতি, এদেরকে জাহান্নামি বলা যাবেই না, জাহান্নামি বলেই মানে নেই। তাদেরকে জীবিত করে নিয়ে আসতেন, ইমান আনছে আওয়াজ চলে গেছে। এরা সবাই আছে এটা, আর আলী আগে যে মাসকাতে তিনজন খলিফা ছিলেন ওই সময় এটা কোথায় ছিল তাহলে বোধ হয় মাসকাতে একটু গ্যাপ গেছে মোবাইলের আগে মাথায় দিন তালাক দিলে কি তালাক হবে আরেক জটিল কথা খালি লম্বা প্রশ্ন মানে সংক্ষিপ্ত প্রশ্ন নাই সব এইটা কথা হলো সবচেয়ে অপছন্দনীয় আল্লাহ পাকের কাছে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনের অনেক জিনিস রিলেটেড আছে আর এটার কাগজপত্র সবকিছু না দেখে বকবা দেওয়া যায় আর যারা আমাদের দেশে তালাক দেয়েরা এক আলেমের কাছে গেলে এক ধরনের কথা বলে সকালে এক কথা বলে দুপুরে এক কথা বলে রাত্রে আরেক কথা বলে এই জন্য তালাকের যখন ফতোয়া জানতে চাইবেন তখন সুন্দর করে সেটা লিখবেন লিখে সাক্ষী নির্ধারণ করবেন পরে ওই লিখিত বিষয়টা একজন ভালো আলেমের কাছে দক্ষ কোরআন সুন্নাহর আলেমের কাছে দিবেন উনি আপনাকে লিখিত উত্তর দিবেন যেটা উত্তর দিবেন সেই অনুযায়ী আপনি কাজ করবেন স্বাভাবিকভাবে মহিলারা এই সময় সালাত আদায় করবে না সালাত পরবর্তীটা কাজা করাও লাগবে না কিন্তু অন্য অন্য আবাদত যেগুলো সেগুলো পরবর্তীতে কাজা করতে হবে সিয়াম যে প্রশ্ন তো অনেক কিন্তু সব উত্তর দেওয়া যাবে না আমাদের সময় তো অনেক হয়ে গেছে প্রথম অনেক ছিল কিন্তু সংক্ষেপ করে বলার চেষ্টা করছি এখন কতটুকু বুঝাইতে পারছি কতটুকু না পারছি এটা আল্লাহ সুবহানাহু তাআলা এবং ভালো জানা তো ইনশাআল্লাহ আরো দেখা হবে আল্লাহর কাছে আসলে ইনশাআল্লাহ আরো পরবর্তীতে অনেক লিখিত প্রশ্ন আছে কিন্তু এটা উত্তর দিতে গেলে মনে হয় যে সারা রাতে আজকের মতো আমরা এই পর্যন্ত রাসুলের যুগে বোখারি ছিল না মুসলিম ছিল না এগুলো বড় কেন রাসুলের যুগে কোরআনে বরকত ছিল না মুক্তা ছিল না এগুলো কোরআন বড় কেন এটার জবাব দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে পাবেন